إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একটি মুহূর্তে এই দীন ইসলামের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক ইনায়াত করছেন, যখন দুনিয়ার সমস্ত কাফের, দুনিয়ার সমস্ত মুশরিক একজন মুসলিমকে শহীদ করে দেওয়ার পরে আনন্দ উল্লাস করছে, একজন মুমিনের জন্য গোটা দুনিয়ার কাফের মুশরিকরা ভীত সন্ত্রস্ত ছিল। প্রমাণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে বাণী যেখানে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শত্রুদের বিরুদ্ধে, কাফের মুশরিক তথা ইসলামের শত্রু যারা, তাদের বিরুদ্ধে তোমরা শক্তি অর্জন করো। আবির রিবাতুল খাইলে, ঘোড়া বেঁধে রাখো, এর মাধ্যমে তোমরা তুরহিবুনা বিহি আদুল্লাহি আদুব্বাকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। আজকে মনে হচ্ছে সেই রকম একজন মানুষ ছিলেন শেখ ওসামা বিন লাদেন রাহমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। ভাইরা আমার, আজকে আমাদেরকে স্মরণ করতে হবে কেন এই শেখ ওসামা বিন লাদেন তার সারা জীবনের আনন্দ, বিলাসিতা, ঐশ্বর্য সব কিছু ত্যাগ করে এই আহা পাহাড়ে অঞ্চলে এবং কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিলেন। আপনারা জানেন, যখন রাশিয়ার বুকে, যখন আফগানিস্তানের বুকে রাশিয়ার সৈনিকেরা আফগানিস্তানের নাস্তিক কমিউনিস্টদের মাধ্যমে প্রবেশ করেছিল, হাজার হাজার ওলামা ইকরামদের হত্যা করেছিল, হাজার হাজার মুসলিম শিশুদেরকে হত্যা করেছিল, মা বোনদেরকে ধর্ষণ করছিল, তখনই চতুর্দিক থেকে তাদের আহাজারি, আকাশ বাতাস ভারী হয়েছিল মজলুমের কান্নাতে। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا اما لكم তোমাদের কি হলো, لا تقاتلون في سبيل الله, তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায়, والمستضعفين من الرجال والنساء والولدان, অথচ অসহায় দুর্বল পুরুষ নারী এবং শিশুরা যারা ফরিয়াদ করে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, আমাদেরকে বের করে আনো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন ওলি প্রেরণ করো, একজন অভিভাবক, একজন নেতা পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। যখন সারা দুনিয়ার মজলুমের পক্ষ থেকে এই আহ্বান চলছিল, তখনই শেখ উসামা বিন লাদেন রাহমাহুল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতকে স্মরণ করে সমস্ত বিলাসিতা আরামায়েশকে ত্যাগ করে আফগানিস্তানের ময়দানে ছুটে এসেছিলেন এবং সেই রাশিয়ার বিরুদ্ধে নিজের অর্থ, নিজের শ্রম, নিজের সব কিছু দিয়ে লড়াই করলেন এবং সেখানে হাজার হাজার আরব ছেলেদেরকে এনে যুদ্ধের ময়দানে হাজির করলেন, বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলতে থাকবে, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদহুম বিবাদিন লাহুদ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি আল্লাহ তাআলা কিছু লোকের মাধ্যমে, কিছু লোকদেরকে, একদল মানুষের মাধ্যমে আরেকদল মানুষকে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, তাহলে পৃথিবী তথা জমিন ধ্বংস হয়ে যেত, ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর প্রতি অত্যন্ত অনুগ্রহ এবং অত্যন্ত দয়ালু, এজন্যই তিনি এরকম লোকদেরকে তৈরি করেছেন যারা এরকম জালিমদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 40 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইযকারু ফী হাসবুল্লাহি কাসীরা। যদি আল্লাহ তাআলা কিছু লোকদের মাধ্যমে কিছু লোকদেরকে প্রতিহত না করতেন, তাহলে সাওয়ামে বিয়া সালাওয়াত অর্থাৎ ইহুদদের ধর্মশালা, খ্রিস্টানদের ধর্মশালা এবং এরকম আরো যারা বিভিন্ন উপাসনা ইবাদত করছে, মাসাজিদ এবং মসজিদগুলো, ইযকারু ফী হাসবুল্লাহি কাসীরা, যার মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয় বেশি বেশি করে, এই সবগুলো ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই এই বাতিলের মোকাবেলা করার জন্য কিছু মানুষদেরকে তৈরি করে দেন। কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে বলা হয়েছে বাল নাকযিফুল হাক্কা নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সত্যের মাধ্যমে মিথ্যার উপরে আঘাত হানি, ফায়াদমাগুহু অতবার সে বাতিলকে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ফাইযা হুয়া যাহিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 24 নম্বর আয়াতে বলেছেন ওয়ায়ামহুল্লাহুল বাতিলা ওয়ায়হিক্কুল হাক্কা বিকালিমাতিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বাতিলকে নিশ্চিহ্ন করে মিটিয়ে দেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করেন তার কালিমা, তার সাহায্যের মাধ্যমে। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিছু লোকদের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন, আমরা সেরকমই একজন লোক দেখতে পেয়েছি শেখ উসামা বিন লাদেনকে, যিনি তখন ঝাঁপিয়ে পড়েছিলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আফগানিস্তানের সরকার তথা কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং সেই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেছেন, রাশিয়া মুক্ত হল, কমিউনিস্ট মুক্ত হল, এবং সেখানে যারা কমিউনিস্টদের, রাশিয়া সৈনিকদের, অমুসলিমদের যারা দোসর ছিল তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হয়েছিল। এরপরে আমেরিকা যখন সেই আফগানিস্তানের ময়দানে নিজেদের প্রভুত্ব কায়েম করার চেষ্টা করছিল, অপরদিকে যখন কুয়েতে ইরাক হামলা করল, আর সেই অজুহাতে সৌদি আরবে আমেরিকা আধিপত্য বিস্তার করার জন্য, ঘাঁটি স্থাপন করার জন্য যখন চক্রান্ত শুরু করলো, এবং তারা সৌদি আরবের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ল। তখনই শেখ ওসামা বিন লাদেন আবারও হুঙ্কার ছাড়লেন, গর্জে উঠলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিন সম্পর্কে বলেছেন, আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, ইহুদি খ্রিস্টানদেরকে জাজিরাতিল আরব থেকে বের করে দাও। সেই জমিনে যখন ইহুদি খ্রিস্টানদেরকে সৌদি সরকার স্থান দিল এবং আমেরিকা যখন সেখানে ঘাঁটি গাড়তে শুরু করল, তখনই তিনি আবার সিংহের মতো গর্জে উঠলেন, যতক্ষণ পর্যন্ত সৌদি আরবের থেকে, আরব ভূখণ্ডের থেকে ইহুদি খ্রিস্টানদেরকে, আমেরিকার সৈনিকদেরকে বিতাড়িত না করা যাবে, অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য তিনি অঙ্গীকারাবদ্ধ হলেন। তিনি এজন্য সৌদি আরব থেকে নিজের নাগরিকত্বকে প্রত্যাহার করলেন, যেই সৌদি আরবের গোটা দেশে অর্ধেক সম্পদের মালিক বলতে গেলে এই লাদেন পরিবার। যখন সৌদি আরবের বাদশাদের পর্যন্ত প্লেন ছিল না, সেই সময় সৌদি আরবের এই ওসামা বিন লাদেনের বাবার নিজস্ব ব্যক্তিগত প্লেন ছিল, হেলিকপ্টার ছিল, উড়োজাহাজ ছিল। আপনারা জানেন এই ওসামা বিন লাদেনের মাধ্যমেই মক্কা মদিনার আজকে যে সুন্দর সুন্দর প্রাসাদ দেখা যাচ্ছে, মদিনা শরীফের এবং মক্কা শরীফের বাইতুল্লাহিল হারাম, মসজিদ নববী এবং বাইতুল মুকাদ্দাস, এই সবগুলো তার তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। আজকে যখন দেখা গেল সে আরব ভূখণ্ডে আমেরিকা আস্তানা গাড়তে শুরু করেছে, তিনি ওই জমিন থেকে নিজের নাগরিকত্বকে প্রত্যাহার করলেন ঘোষণা দিয়ে। তিনি ওই জমিন থেকে হিজরত করে আসলেন, এরপরে বিভিন্ন দেশে, আফগানিস্তানে, সুদানে তিনি ঘুরে ফিরে বেড়ালেন এবং শেষ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে গেলেন। ভাইয়েরা আমার, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে যারা শহীদ হয়ে যায় তাদের সম্পর্কে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, নিহত হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্দে মুজাহিদকে তৌফিক দিয়েছেন, যখন জীবনের সর্বশেষ মুহূর্ত আসলো তখনও তিনি কাপুরুষের মতো বাতিলের কাছে আত্মসমর্পণ না করে নিজের অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই চালিয়েছেন এবং শেষ পর্যন্ত বুকে গুলিবিদ্ধ হয়ে, মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়েরা আমার, আপনারা জানেন কাফের এবং মুশরিকরা এই মর্দে মুজাহিদকে জীবিত থাকা অবস্থায় যেরকম ভয় পেত, মৃত্যুর পরেও তারা ভয় পাচ্ছে যেন তার কবরকে কেন্দ্র করে মুসলিমরা উৎসাহিত না হয়, সেজন্যই তারা দাবি করছে তারা নাকি তার লাশকে সমুদ্রে সমাধিত করেছে। আমরা জানি না বাস্তবে কি হয়েছে, কিন্তু তারপরেও যদি আমরা এটা মনে করি, আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন শহীদদেরকে বিভিন্ন স্থান থেকে উঠাবেন, তখন আমাদের এই শহীদকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাছের পেটের থেকে, বিভিন্ন স্থান থেকে বিক্ষত বিক্ষত এই দেহকে উঠাবেন। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম বলেছিলেন, ফালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিল মুবাজ্জাই। যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হচ্ছিল, তখন তিনি বলেছিলেন, ফালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমা, আমার কোনো পরোয়া নেই, আমি যখন আল্লাহর রাস্তায় শহীদ হতে যাচ্ছি আমি কোন দিকে ঢলে পড়ব, কোন কাতে শুয়ে পড়ব, আমার সেই পরোয়া নাই, যখন আমার এই জান উৎসর্গ হচ্ছে ইসলামের জন্য আল্লাহর রাস্তায়। আলা আইয়ি শাক্কি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, যেহেতু আমার এই জীবন উৎসর্গ করা, জীবন দান করা হচ্ছে আল্লাহর দিনের জন্য, ইবারিক লি ফি আওসালি শিলবিন মুবাজ্জাই, হতে পারে আল্লাহ তাআলা আমার এই ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন দেহের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। ঠিক তেমনি ভাবে আমাদের শহীদ আজমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষত বিক্ষত এবং ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন দেহের মধ্যে বরকত দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এটাকে মনোনীত করেছেন। সেজন্য আমরা কুফফাদেরকে জানিয়ে দেব, তোমরা বরং ভালোই করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রিয় বান্দার ইচ্ছা যা ছিল যেন আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমাদের দেহ টুকরো টুকরো হয়ে যায়, আমাদের যেন কবর দেওয়ার প্রয়োজন না হয়, আমাদের যেন জানাজার প্রয়োজন না হয়, আমাদেরকে যেন খুঁজে না পায়, যাতে কিয়ামতের মাঠে ছিন্ন ভিন্ন দেহগুলো নিয়ে উঠতে পারা যায়, আল্লাহর কাছে বলা যায় আল্লাহ আমরা তোমার দিনের জন্য আমাদের দেহ আমাদের জানমাল সবগুলো বিচ্ছিন্ন করেছিলাম। যেভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ক্ষতবিক্ষত করেছিল, তার কান কেটে ফেলেছিল, অঙ্গ কেটে ফেলেছিল, ঠিক তেমনি ভাবে আমাদের শহীদ আজমকেও সেভাবে ক্ষতবিক্ষত করে কুফফাররা সমুদ্রে ভাসিয়ে দিয়েছে বলে দাবি করছে। ভাইয়েরা আমার জেনে রাখবেন, মুমিনরা যখন শহীদ হয়ে যায় তখন তারা চিন্তা করে না তাদের লাশ কি করা হলো কি না হলো, কারণ হচ্ছে খাসি যখন জবাই করে টানানো হয় তখন তার চিন্তা করার প্রয়োজন নেই, তাকে উল্টা টানানো হলো না ভাওমতো টানানো হলো, ঠিক তেমনি হবে যখন মুমিনরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল তখন আর তার পরোয়া থাকে না যে সে আল্লাহর রাস্তায় কিভাবে শহীদ হলো, তার লাশ কি করা হলো কি না হলো, তারা সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই বলেছেন وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় মৃত্যুবরণ করে নিহত হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, আল্লাহর রাস্তায় তারা জীবিত তোমরা অনুভব করছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। জেনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ করছিলেন এক পর্যায়ে তিনি লুটিয়ে পড়লেন, জমিনে লুটিয়ে পড়েছিলেন, কুফফাররা ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে। এই সময় শয়তান এই আওয়াজটাকে আরো বলন্দ করে দিয়েছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল, কেউ চিন্তা করেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেছেন মৃত্যু হয়ে গেছেন আর যুদ্ধ করে লাভ কি, তারা ময়দান ত্যাগ করে চলে যাচ্ছিলেন। অপরদিকে আর এক দল চিন্তা করলো আল্লাহর নবী যখন শহীদ হয়েছেন আমরা বেঁচে থেকে লাভ কি, আমরাও শাহাদত বরণ করব, এ হয়ে তারা মরণ বন যুদ্ধ চালাচ্ছিলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা উকদালান ক্বালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মানুষ মাত্র, তিনি একজন মানুষ একজন রসুল, এর আগে যত রসুল দুনিয়াতে আগমন করেছিলেন তারা সকলেই দুনিয়া থেকে চলে গেছেন মৃত্যুবরণ করেছেন, সুতরাং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন অথবা যুদ্ধে নিহত হয়ে যান তাহলে কি তোমরা আবার পিছনের দিকে ফিরে যাবে, জেনে রাখো যদি তোমরা পিছনের দিকে ফিরে যাও পশ্চাদপসরণ করো তাহলে তোমাদের নিজেদেরই ক্ষতি করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমি আপনাদেরকে বলতে চাই আজকে যদি আমাদের সেই কায়েদে আজম শহীদে আজম আজকে যদি সেই আমাদের মুজাহিদদের সর্বশ্রদ্ধাভাজন শহীদে আজম শেখ ওসামা বিন লাদেন শাহাদত বরণ করে থাকেন, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সে আয়াত দিয়ে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যদি তিনি শহীদ হয়ে যান অথবা তিনি নিহত হন অথবা তিনি মারা যান আমাদেরকেও পশ্চাৎ অবসরণ করলে চলবে না, বরং শাহাদতের তামান্না নিয়ে আমাদেরকে আবারও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এক শহীদের উদ্দেশ্যে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া পর্যন্ত এসেছিলেন উমরা করার উদ্দেশ্যে এখানে বাধাগ্রস্ত হলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মক্কার লোকদেরকে বুঝানোর জন্য, আমরা যুদ্ধ করতে আসি নাই উমরা করার জন্য এসেছি। মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আল্লাহর নবীর কানে যখন আওয়াজ এসেছিল তিনি তখন মিছিল করেন নাই, পোস্টারিং করেন নাই, আজকে যেমন আমাদের দেশে পোস্টার করে বিবৃতি দেয় তা না করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বেরিয়ে গেলেন এবং জোরে চিৎকার মারলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা, ময়দানে চলে আসো। আল্লাহর নবীর ডাক শুনে সাহাবায়ে কেরাম তাবু ছেড়ে সবাই চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতে পারলাম আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে, যদি ওসমানকে হত্যা করা হয়ে থাকে আসো আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, আমরা হয়তো সকলেই শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়ব, একটা লোক মদিনায় ফিরে যাব না, তোমরা কে কে প্রস্তুত রয়েছ আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। ইতিহাস সাক্ষী, 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন, আমরা হয়তো শহীদ হব নইলে আমরা মক্কা বিজয় করে ছাড়ব, ইম্মা শাহাদা ওয়া ইম্মা শরিয়া, হয়তো শরিয়াত নইলে শাহাদাত, হয়তো শহীদ নইলে গাজী, আল্লাহর রাহে জীবন বাজি। এইভাবে যখন তারা জীবন উৎসর্গ করলেন, তারা কবিতা পড়তে আরম্ভ করলেন, নাহানুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা হচ্ছে সে জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বায়াত করেছি, এই মর্মে আলাল জিহাদে আমরা জিহাদ চালিয়ে যাব, লড়াই চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে আমাদের রূহ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা কোন বাতিলের সামনে মাথা নত করব না, আপোষ করব না। ইয়ে জান দি হুই উসি কি হয়, আমাদের জান সে আল্লাহর দেওয়া, আমরা তার জন্যই আমাদের জান উৎসর্গ করব, আমরা সেই জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছি, আমরা আমাদের জীবন থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব, কোন প্রকার বাতিলের কাছে আত্মসমর্পণ করব না। এইভাবে মুসলিমরা সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বায়াত করেছিল। একজন মুসলিমের জন্য 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন উৎসর্গ করলেন, শুধু এ পর্যন্তই নয়, নিজের বাম হাতকে ডান হাতের উপরে রেখে দিয়ে বললেন, এটা উসমানের হাত, যাতে উসমান এই বায়াত থেকে যেন বঞ্চিত না হয়। ঠিক তেমনি ভাবে আজকেও আমাদের মনে রাখতে হবে, কাফেররা একটা মুসলিমকে, একজন মুমিনকে হত্যা করে, যেই মুমিনের অপরাধ ছিল কি, সেই মুমিনের অপরাধ ছিল ইল্লা আন ইয়াকুলা রাব্বুনা আল্লাহ, তিনি আল্লাহ আমাদের রব এই কথার সাক্ষী দিয়েছেন, তিনি মজলুম মানুষদের সাহায্য করার জন্য নিজের বিলাসবহুল সম্পদ ছেড়ে বাড়ি গাড়ি ত্যাগ করে পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন, সেই লোকটার অপরাধ ছিল এই, মজলুম মানুষের মুক্তির জন্য বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্বের এক নম্বর সন্ত্রাসী, যারা সারা বিশ্বে সন্ত্রাস করছে, শিশুদেরকে হত্যা করছে, যারা সারা বিশ্বে মুসলিমদের রক্ত দিয়ে হোলি খেলছে, তার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই লোকটাকে হত্যা করে এরা উল্লাস করছে। জেনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা মুমিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, একটা মুমিনের জন্য 1400 সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন, ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মুসলিমদের জন্য ফরজ হয়ে গেছে, ফরজ আইন হয়ে গেছে, এই মুসলিমদের জন্য এখন আবার নতুন করে শপথ নেওয়া, লড়াই করা, জিহাদে ঝাঁপিয়ে পড়া, যতক্ষণ পর্যন্ত এই উল্লাস এবং তার আনন্দ ধুলায় মিশ্রিত না করা যাবে, অতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের জন্য সালাতের মতো, সামের মতো, হজের মতো, জাকাতের মতো ফরজ আইন হয়ে আছে। ভাইয়েরা আমার, আপনারা জানেন হাজ্জাজ ইবনে ইউসুফের সময়ে রোম সম্রাটের দরবারে একজন মুসলিমকে বন্দি করে রোমের দরবারে বসে একজন কাফের মুসলমানের গালে থাপ্পড় মেরে আনন্দ উল্লাস করছিল। ওই মুসলমান সেই রোমের দরবার থেকে বলেছিল, হাজ্জাজ ইবনে ইউসুফ, খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো আর আমি মুসলিম হওয়ার অপরাধে রোমের দরবারে আমার গালে থাপ্পড় মেরে আনন্দ উল্লাস প্রকাশ করা হচ্ছে, তুমি আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত হয়ে থাকো, আল্লাহর কাছে কি জবাব দিবে সেজন্য তুমি তৈরি হয়ে থাকো। ওই মজলিসে হাজ্জাজ ইবনে ইউসুফের গোয়েন্দারা ছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের কানে সে খবর পৌঁছানো হলো। ইতিহাস সাক্ষী, হাজ্জাজ ইবনে ইউসুফ হতে পারে জালেম, পৃথিবী খ্যাত, ইতিহাস খ্যাত জালিম বাদশা নামে পরিচিত, তারপরেও আপনারা জানেন তিনি তার সমস্ত কমান্ডারদেরকে ডাকলেন, সমস্ত গোয়েন্দাদেরকে ডাকলেন, ডেকে বললেন, যত অস্ত্রের প্রয়োজন, যত অর্থের প্রয়োজন সব তোমাদের জন্য মুক্ত করে দেওয়া হলো। আমি চাই রোমের দরবারে বসে যেই কাফের মুসলমানের গালে থাপ্পড় মেরে আনন্দ উল্লাস করছে ওকে ধরে আনতে হবে, এবং যে মুসলিমের গালে থাপ্পড় মেরেছে তাকেও আবার মুক্ত করতে হবে, আমার দরবারে হাজির করতে হবে। গোয়েন্দা এবং সামরিক বাহিনীর মুসলিম সেনারা বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হলেন ওই মুসলিমকে এবং তার গালে যে থাপ্পড় মেরেছিল তাকে হযরত হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে হাজির করা হলো, পেশ করা হলো। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন বলেছিলেন মুসলিমকে উদ্দেশ্য করে, তোমার গালে রোমের দরবারে বসে যেই কাফের থাপ্পড় মেরেছিল আনন্দ উল্লাস করেছিল সে তোমার সামনে উপস্থিত, তুমি একটা থাপ্পড় মেরে তার প্রতিশোধ নিয়ে নাও। আমিরুল মুমিনের খলিফাতুল মুসলিমের নির্দেশ পালনার্থে মুসলিম সঙ্গে সঙ্গে ওই কাফের গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নিল। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, ওহে কাফের, আমি তোকে হত্যা করছি না, তোকে ছেড়ে দিচ্ছি, রোমের দরবারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, রোমের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি, মুসলমানদের গালে থাপ্পড় মেরে কাউকে অহংকার করা গর্ব করা অধিকার মুসলিমরা দেয় না, মুসলিমরা প্রতিশোধ নিয়েই থাকে, মুসলিমদের গাল থাপ্পড় খাওয়ার জন্য আসে নাই, থাপ থাপ্পড় দেওয়ার জন্য এসেছে, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে রোমের দরবার পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করেছি। ভাইয়েরা আবার আজকেও যখন বুড়া দুনিয়ার কাফেররা ইহুদি খ্রিস্টানরা আনন্দ উল্লাস করছে, ব্যাঙ্গের মতো নাচানাচি করছে, এই মুহূর্তে মুসলিমদের যেন ফরজ হয়েছে ওদের আনন্দ উল্লাসকে ধুলায় মিশিয়ে দিয়ে মুসলমানদের সেই গৌরবকে আবার পুনরুদ্ধার করা, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফের সন্তানদেরকে, খালিদ বিন ওলিদের সন্তানদেরকে, সালাহউদ্দিন আইয়ুবীর সন্তানদেরকে, মোহাম্মদ বিন কাসিমের সন্তানদেরকে আবার পুনর্জাগরণ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন আমাদের সামনে এই কাফেরদের মোকাবেলা করা, এই কাফেরদের আনন্দ উল্লাসকে দুরিশ্বাত করে দেওয়া ফরজ আইন হয়ে পড়েছে, সেই ফরজ আইনকে আমাদের ধরে রাখতে হবে। আজকে শেখ ওসামা বিন লাদেন দুনিয়া থেকে চলে গেছেন, শহীদ হয়েছেন, আমরা বলবো তিনি শহীদ হয়েছেন, যদি শহীদ হয়ে থাকেন আমরা এখন পর্যন্ত নিশ্চিত নয় যে আসলে তার ভাগ্যে কি ঘটেছে, তারপরেও বলবো যদি তিনি শহীদ হয়ে থাকেন তাহলে এটাই তো আমাদের পাওনা, শাহাদাতের তামান্নাই তো মুসলিমদের সবচেয়ে বড় পাওনা, কারণ হচ্ছে এই শহীদ হলে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর দরবারে চলে যায়, আর কাফেররা আমাদেরকে ভয় দেখাও শাহাদাতের জন্য মৃত্যু দেওয়ার জন্য, জেনে রাখো আমরা যে আল্লাহর জন্য সালাত আদায় করি, যে আল্লাহর জন্য সওম পালন করি, যে আল্লাহর জন্য হজ করি, যে আল্লাহর জন্য যাকাত দেই, আমরা শহীদ হলে সে আল্লাহর কাছেই চলে যাব, আমাদের কোনো ভয় নেই, ভয় তোমাদের যে আল্লাহর বিরুদ্ধাচরণ তোমরা করছো, যে আল্লাহর বন্ধুদের তোমরা হত্যা করছো, তোমাদের ভয় আছে মৃত্যু হলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুমিনদের কোনো ভয় নেই, মুমিনরা ভয় করে একমাত্র আল্লাহকে, মুমিনরা কোনো কাফের চক্রাঙ্গানি অস্ত্রে ভয় করে না, সেজন্য তোদের আনন্দ উল্লাস করার কোন কারণ নেই, আমরা সেজন্য আমরা আল্লাহর কাছে আবেদন করব আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেই শহীদের শাহাদাতের উদ্দেশ্যে, সেই শহীদের রক্তের সেই বিনিময়ে আমাদেরকেও যেন আবার এই পথে আসার তৌফিক দান করেন। আমাদের মনে রাখতে হবে পুরা দুনিয়ার কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য যে নীল নকশা এঁকেছে এর মোকাবেলা করার জন্য আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ফির তুঝে এক বার করনি হে জাহা কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদার ইমান, ওহে মুসলিম যুবকেরা আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য, বিশ্বের সমস্ত কাফের মুরতাদ এবং মুশরিকদের মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, আবার আমাদেরকে সেই সবক নিতে হবে, সবক পারফের সাদাকত কা, আদালত কা, সাজাআত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কে ইমামতকা, আবার তোমাদেরকে সেই রকম ভাবে শক্তি সাহস এবং সিংহের মতো গর্জে উঠতে হবে যেভাবে শেখ ওসামা বিন লাদেন গর্জে উঠেছিলেন, এবং তিনি সেই আমেরিকা মত সুপার পাওয়ারের মোকাবেলা করে শেষ পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন। জেনে রাখবেন, মুসলিমদের জীবন আল্লাহর দেওয়া, মুসলিমরা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে। সো চাহে কফিল আপ কুছ ভি হো, হর হাল মে আপনা হক লেঙ্গে, ইজ্জত সে জি না হয় তো জি লেঙ্গে, ইয়া জামে শাহাদত পি লেঙ্গে। শেখ ওসামা বিন লাদেন সেটাই প্রমাণ করেছেন যে কুফাররা, জেনে রাখো আমরা আমাদের হক সর্বাবস্থা দায় করে ছাড়ব, হয়তো ইজ্জতের সঙ্গে, আমরা হয়তো সিংহের মতো সম্মানের জীবন যাপন করব, নতুবা শহীদ হয়ে যাব, তোদের কাছে আত্মসমর্পণ করব না, তোদের আনুগত্য স্বীকার করব না। এজন্যই আমাদের মনে রাখতে হবে, যারা এইভাবে পথে আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কখনো মৃত্যু হয় না। এস গর্জসে জুমাক্তল মে গায়া ও সুবহ শাম সালামত রহতি হে, ইয়ে জান তো আনি জানি হে, ইস জান কি কুই পরোয়া নেহি, এই জানের কোন পরোয়া নেই, জান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা চলে যাবে, দুনিয়ায় কোনো মানুষ চিরস্থায়ী নয়, সুতরাং ওই জন্য আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো আমাদের কোনো চিন্তা নেই, আমরা মৃত্যুবরণ করলে আল্লাহর জন্যই করব, আমরা সেজন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই শহীদ আজমকে শাহাদাতে উজমার তৌফিক দান করেন। এই বর্তমান সময়ে যখন দুনিয়ার মানুষেরা জিহাদকে ভুলে গিয়েছিল, যখন জেহাদের অর্থ করেছিল ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য, কেউ কলমের জেহাদ, কেউ নফসের জেহাদ, অথবা কেউ বক্তৃতার জেহাদ, এরকম ভাবে বিভিন্ন ভাবে জেহাদের অর্থ করে নিজেদের জীবন বাঁচাবার জন্য এবং পেট বাঁচাবার জন্য চেষ্টা লিপ্ত ছিল, সেই মুহূর্তে গোটা বিশ্বের মুসলিম জাতিকে আবার জেহাদের পথে উদ্বুদ্ধ করার জন্য, জেহাদের অর্থ শেখাবার জন্য, জেহাদের মানি জানাবার জন্য যিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি হচ্ছেন ওই গত শতাব্দীর সবচেয়ে আলোচিত কাফেরদের আতঙ্ক, বাতিল আতঙ্ক, শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা। আমরা মনে করি আমাদের এই সিংহপুরুষ যদিও দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, আজকে তার রক্ত এবং তার সে উদ্দীপনা, সাহস এবং তার জীবন থেকে শিক্ষা নিয়ে লক্ষ লাদেন আবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং গোটা মুসলিম উম্মাকে তার আদর্শে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়া আহ্বান জানিয়ে আমরা আজকের এই সমাপনী বক্তব্য পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আল্লাহ ভয় দেখান না, মুমিনরা ভয় পায় না বাতিলের শক্তি দেখে। জেনে রাখবেন, মদিনাতেও কাফেররা খবর ছড়িয়ে দিয়েছিল, যখন বদরের যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছিল, এরপর উহুদের যুদ্ধে তারা অঙ্গীকার করেছিল বদরে আবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, কিন্তু কুফাররা সেখানে প্রস্তুতি নিতে পারছিল না, যে কারণে মুসলিমরাও যাতে ময়দানে না আসে সেজন্য তারা মদিনায় খবর ছড়িয়ে দিয়েছিল। কোরআনুল করিমের সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম, ওরা খবর ছড়িয়ে দিল যে তোমাদের বিরুদ্ধে মক্কার কাফেররা অনেক বিশাল আকারের সৈন্য সমাবেশ ঘটিয়েছে, খবরদার তাদেরকে ভয় করো, এবার তোমরা গেলে তোমাদের একটাকেও জীবিত ছাড়া হবে না, সব দৃশ্যাত করে দেওয়া হবে। এরকম যখন একটা খবর মদিনায় ছড়িয়ে দেওয়া হয়েছিল, মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরাম তখন ভয় পান নাই। কোরআন বলছে ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমানে শক্তি আরো বৃদ্ধি পেল, ওয়াকালু এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম কার্য সম্পাদনকারী। তারা সেজন্য আর উৎসাহিত হল, তারা বলল আমরা যেটাই চাচ্ছি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, সুতরাং মুমিন তোমাদেরকে অবস্থা হবে, কাফেররা যত ভয় দেখাক না কেন আমাদের অস্ত্রে ভয় দেখাচ্ছে, ওদের লক্ষ্যগুলি সৈন্য আছে, বিমান বাহিনী আছে, অস্ত্র আছে, ভারতের এত সৈন্য আছে, মুসলিমরা তোমাদের ভয় পেলে চলবে না, তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরও একথাই বলতে হবে, আমাদের ইমান বৃদ্ধি করতে হবে, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরাও বলবো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের কার্য সম্পাদনকারী, কারণ আমাদের মাওলা আছে। কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের মাওলা আছেন তিনি হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোনো মাওলা নেই। আমাদের মনে রাখতে হবে আজকে অনেক মুসলিম বিশ্বের থেকে অনেক মুসলিম নামধারী মুসলমানদের নাম আছে, ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামেরা, তারা এই ঘটনায় তারা বিবৃতি দিচ্ছে, আনন্দ প্রকাশ করছে, ওদের নিজেদের আত্মমর্যাদা পর্যন্ত নেই। আমরা যদি দেখি শায়খ ওসামা বিন লাদেনকে পাকিস্তানের জমিনে হত্যা করা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে আর পাকিস্তান সরকারকে তারা জানাবার প্রয়োজন মনে করায়, কোথায় তোমাদের সার্বভৌমত্ব, কোথায় তোমাদের সেই দেশের গৌরব, তোমাদের দেশের ভিতরে ঢুকে কাফেররা একজন মুসলিমকে হত্যা করেছে, তোমাদের লজ্জা করা উচিত, তোমাদের আত্মহত্যা করা উচিত, আর তোমরা তা না করে কাফেরদের সঙ্গে ওদের সুরে সুর মিলিয়ে আনন্দ প্রকাশ করছ। আমাদের এই দেশেরও কিছু নাস্তিক মুরতাদ এবং শাসক গোষ্ঠী আনন্দ প্রকাশ করছে এবং কুফফারদের সঙ্গে তারা আদাত করছে। আমরা তাদের ব্যাপারে পরিষ্কার করে বলছি, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে মুমিনরা, তোমরা তো ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহর পরিবর্তে ওদেরকে অভিভাবক এবং বন্ধুরূপে গ্রহণ করো না, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যারা ওদেরকে অভিভাবক বানাবে, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, অভিভাবক বানাবে, তাদেরকে তোমাদের নেতা বানাবে, জেনে রাখো ফাইন্নাহুম মিনহুম, তারাও ওদেরই একজন। এই আয়াত অনুযায়ী যারা আজকে ইহুদি খ্রিস্টানদের সাথে, আমেরিকার সাথে, ওবামার সঙ্গে সুরে সুর মিলিয়ে বিবৃতি প্রদান করেছে, কোরআন আয়াত অনুযায়ী পরিষ্কার তারা কাফের হয়েছে, মুরতাদ হয়েছে। সুতরাং ইহুদি খ্রিস্টানদের জন্য যে শাস্তি এই শাসক গোষ্ঠীর জন্য এবং বিবৃতিদাতার জন্য সেই একই শাস্তি, একই পরিণতি। আজকে আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে, এই ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে, এদের বিরুদ্ধে লড়াই করা, এদেরকে নির্মূল করা, এদেরকে দুনিয়া থেকে বিদায় করা এখন মুসলিমদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ। কারণ বাতিল যখন, কাফের যখন ইসলামকে চ্যালেঞ্জ করে, মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে, তখন সর্বসম্মতিক্রমে জেহাদ ফরজ হয়ে যায়। কারণ তখন আর জেহাদ, জেহাদের তলবি বা তখন আর জেহাদ আক্রমণাত্মক জেহাদ নয়, বরং প্রতিরক্ষা জেহাদ ফরজ হয়ে যায়। যদিও আজকের আমাদের সমাজে দুটোই ফরজ, আক্রমণাত্মক জেহাদ ফরজ এবং মুসলিমদের জন্য আত্মরক্ষামূলক জেহাদ, দুটোই ফরজ। এরপরও যারা আমাদের সমাজে অনেকে আছেন যারা বলেন যে জেহাদ কার বিরুদ্ধে করব, কার বিরুদ্ধে লড়াই করব, আমি তাদেরকে কোরআনুল করিমের স্পষ্ট আয়াত স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار। হে মুমিনরা, তোমরা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধের ময়দানে মোলাকাত করবে, সামনাসামনি হবে, তখন তোমরা খবরদার পিসপা হবে না, পৃষ্ঠ প্রদর্শন করবে না। এখন কাফের ময়দানে নেমেছে মুসলিমদের হত্যা করার জন্য, মুসলিমরাও তাদের সাথে নেমেছে, আমাদের পিসপা হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরা আনফালের 39 নম্বর আয়াতে বলেছেন, পরিষ্কার ঘোষণা করছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনুহু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওদের বিরুদ্ধে লড়াই করো, কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনা মানে কি? ফিতনার এক অর্থ হচ্ছে শিরিক, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে চিরতরে মিটে না যায়। ফিতনার আরেক অর্থ হচ্ছে শৌকাতুল কুফফার, কাফেরদের শান শৌকাত, কাফেরদের দম্ভ অহংকার যতক্ষণ পর্যন্ত চিরতরে মিটে না যায়, অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত সর্বত্র সম্পূর্ণরূপে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। ভাইরা আমার, এমনি ভাবে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উৎসাহিত করেছেন ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য। যারা আজকে লড়াই করার থেকে পিছপা হচ্ছে, আল্লাহ তাদেরকে ধিক্কার ফিতকার দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফী সাবীলিল্লাহি ইসসাকালতুম মিনাল আরদ আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা ক্বালিল। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো, তোমাদেরকে যখন বলা হয় ইনফিরু ফী সাবীলিল্লাহি, আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো, ইসসাকালতুম মিনাল আরদ, তোমরা জমিনের সঙ্গে জড়িয়ে থাকো, জমিনকে আঁকড়ে ধরছ, আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি দুনিয়ার জীবনকে আখিরাতের পরিবর্তে আনন্দ চিত্তে দখল গ্রহণ করে নিয়েছো। আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জেনে রাখো আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন সামান্যই মাত্র। ইল্লা তানফিরু, এরপর আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু, যদি তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি বিধান করবেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের পরিবর্তে তোমাদেরকে অন্য জাতি দ্বারা পরিবর্তন করে দিবেন, ওয়ালা তাদুরুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল, আজকে আমরা যারা আল্লাহর রাস্তায় লড়াই করার পরিবর্তে নিজেদের গদি, নিজেদের শাসন, নিজেদের সবকিছু ঠিক রাখার, দুনিয়াকে ঠিক রাখার জন্য ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সুরে সুর মিলাচ্ছি, আজকে বলা হচ্ছে শেখ ওসামা বিন লাদেন উনি নাকি শিশুদেরকে হত্যা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, যদি ওসামা বিন লাদেন এই কারণে অপরাধী হয়ে থাকে, তাহলে যারা ইরাকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ শিশুদেরকে হত্যা করলো, এরপরে বোমা হামলা করে নির্বিচারে শিশুদেরকে, নারীদেরকে, অসহায় সাধারণ মানুষদের হত্যা করলো, আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষদের হত্যা করলো, কাশ্মীরে যারা মানুষদের হত্যা করছে, ফিলিস্তিনে যারা মানুষকে হত্যা করছে, তাহলে একই অপরাধে আমেরিকার বুশ এবং ওবামা প্রশাসন সহ এই সমস্ত কাফেরদের আরো বড় শাস্তি হওয়ার প্রয়োজন আমাদেরকে মনে রাখতে হবে। আজকে এই নারীদের পক্ষে, শিশুদের পক্ষে, মজলুম মানবতার পক্ষে কথা বলার কারণেই ইহুদি খ্রিস্টানরা আমাদের শাইখকে হত্যা করেছে, আমাদের মনে রাখতে হবে। আমরাও যদি আজকে এই কুফফারদের বিরুদ্ধে এখনো লড়াইতে অবতীর্ণ না হই, ওদের বিরুদ্ধে এখনো যদি আমরা ময়দানে অবতীর্ণ না হই, তাহলে জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করে দিয়েছেন, যদি তোমরা বের না হও, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, আমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন। সেই শাস্তি শুরু হয়েছে, আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের গোলামি করছে, আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের দেশে ঢুকে মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে, একজন ভাইকে হত্যা করে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত মুসলিমরা একটা দেহ সমতুল্য, একটা দেহ সমতুল্য, একটা দেহের একটা আঙ্গুল যদি ব্যথাগ্রস্ত হয়, একটা হাত যদি ব্যথাগ্রস্ত হয়, পা যদি ব্যথাগ্রস্ত হয়, গোটা দেহ ব্যথিত হয়। ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা দেহ সমতুল্য। আজকে একজন মুসলিমকে হত্যা করে ওরা আনন্দ উল্লাস করছে, আর মুসলিম নামধারী একদল মুসলমান শাসক এবং একদল মুসলমান যাজক এবং সাধারণ কিছু মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সুরে সুর মিলিয়ে আনন্দ প্রকাশ করছে। জেনে রাখবেন আমাদের প্রতিও আল্লাহর সেই গজব অবধারিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেজন্য আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা যদি বের না হও, তোমরা যদি প্রস্তুতি গ্রহণ না করো, তোমরা যদি ওদের বিরুদ্ধে লড়াই না করো, তোমাদেরকে ধ্বংস করা হবে, অপমানিত করা হবে। সেজন্য আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ময়দানে গিয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের কোনো ক্ষতি নেই, কারণ আমরা নিজেদের জান মালকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। কোরআনুল কারীমের সূরা তওবার 111 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা হত্যা করে এবং নিহত হয়, তারা মারে এবং মরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার এটা ওয়াদা, তাদের জান্নাতের বিনিময়ে তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন, এটা আল্লাহর ওয়াদা, কোরআনে, তাওরাতে, ইনজিলে। এরপর আল্লাহ বলছেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অঙ্গীকার পূরণকারী আর কে আছে, বেশি অঙ্গীকার পূরণকারী কে আছো? ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা খুশি হও, তোমরা আনন্দিত হও যে ব্যবসা তোমরা আল্লাহর সঙ্গে করেছো। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি। আসুন আমরা সেই কামিয়াবির পথে এগিয়ে যাই, এগিয়ে যাই শাহাদাতের দীপ্ত পথে, এগিয়ে যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে যুদ্ধ করেছেন সেই পথে, এগিয়ে যাই হামজা রাদিয়াল্লাহু তাআলার পথে, এগিয়ে যাই সালাহউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম এবং খালিদ বিন ওয়ালিদের পথে, এগিয়ে যাই এ যুগের সবচেয়ে বড় মুজাহিদ, মুজাহিদে আজম এবং শহীদে আজম ইনশাআল্লাহ হামাদের শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহু তাআলার পথে, যিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের মোকাবেলা করেছেন, যুদ্ধ করেছেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের খাস মেহমান বানিয়ে নিন, আমিন। এবং আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণ করে এই ময়দানে শেষ দিন পর্যন্ত লড়াই করার তৌফিক দান করেন, আমাদেরকেও আল্লাহ তাআলা তার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।